এক মুখ দাড়ি গোপ, এক মুখ দাড়ি গোপ, অনেক কালের কালো ছোপ ছোপ, জট পড়া চুলে তার উখুনের পরিপাটি সংসার, পিছুটি চোখের কোণে দৃষ্টি বিস্মরণে মগ্ন, বাবু হয়ে ফুটপাতে একা একা দিন রাতে রঙ্গে পাগল পাগল, সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে, এক মুখ দাড়ি গোপ, অনেক কালের কালো ছোপ ছোপ, চট পড়া চুলে তার উকুনের পরিপাটি সংসার, পিছুটি চোখের কোণে দৃষ্টি বিস্মরণে মগ্ন, বাবু হয়ে ফুটে পাতে একা একা দিন রাতে রঙ্গে পাগল পাগল, সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে। চাল ছুলো নেই তার, নেই তার চেনা বা অচেনা, আদম শুমারি হলে তার মাথা কেউ গুনবে না, তার ভোট চাইবে না গণতান্ত্রিক কোন প্রার্থী, সরকারে দরকার নেই তাই নিজের সুড়ঙ্গে পাগল পাগল, সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে, পটতলা চুম্বন পদ্ধতি পেট মোটা ব্যাকরণ বই, ধর্ম বা রাজনীতি ঠাকুরের ছবি থেকে হরি বল খই, সারিবাদী শাল সাবা ভোগীর লালসা আর অভোগিতে গান, হঠাৎ হাসপাতালে অকারণে ফাঁক তালে মহাপ্রয়াণ, ভিডিও ক্যাসেটে আর নীল সোফা সেটে বসে মিঠে খুনসুটি, লক আউট কারখানায় তামাদি মজুরি আর কেড়ে নেয়া রুটি, জগতে যা কিছু আছে কিছু নেই তার অনুসঙ্গে পাগল পাগল, সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে, সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে।